الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জন্য আল্লাহ পাক আমাদের অনেক কথা বলেছেন তার আগে আমরা নিজেরা নিজের উপদেশটা আগে হাসিল করি আমরা যে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছি আজকে তো 16 ডিসেম্বর সবাই বিজয় দিবস পালন করছেন বলতে কি জন্য এটা কি জুলুমের ফসল নয় যদি আমাদের বিরোধীরা আমাদের উপরে জুলুম না করত তখন তাহলে বাংলাদেশের প্রশ্নই উঠত না কারণ একসময় ব্রিটিশরা জুলুম করেছিল তাদের জুলুমের ফলাফল হিসেবে ভারত বিভক্ত হয়ে গেছিল পাকিস্তান এবং ভারত দুটো দেশ হয়ে গেছিল আবার পশ্চিম পাকিস্তানিরা জুলুম করেছে পূর্ব পাকিস্তানিদের উপরে আবার পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হয়ে গেছে এখানেও যদি আবার শাসকরা জুলুম শুরু করে দেয় এই বাংলাদেশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে জুলুমকে কেউ বরদাস্ত করে না আল্লাহ কখনো জালেমের সঙ্গে থাকেন না আজকে যে মিয়ানমারে জুলুম হচ্ছে দেখবেন ওদের ভবিষ্যৎ যখন আমরা হয়তো বেঁচে থাকবো না কেউ মিয়ানমার নয় এই আরাকান রাজ্য এককালে যেমন স্বাধীন ছিল আবারও স্বাধীন হয়ে যাবে বার্মা তাকে আটকে রাখতে পারবে না কারণ তাদের যে জুলুম চলছে এই জুলুমের কোনো তুলনা নেই বর্তমান বিশ্বে বার্মিজরা অর্থাৎ আরাকানিরাই হলো সবচেয়ে বড় মজলুম জাতি বিশ্বব্যাপী এই মজলুম জাতি ছড়িয়ে ছিটিয়ে আসে জীবন বাঁচানোর জন্য তাদের যে জুলুমের অত্যাচারের যে নমুনা দেখা যাচ্ছে পত্র পত্রিকায় বিভিন্ন ভিডিওতে বিভিন্ন এখন তো দুনিয়ার লুকানো কোনো সুযোগ নাই যে যত লুকানোর চেষ্টা করবে না সবই জাহির হয়ে যায় কোনো মানুষ যে এত অমানুষ হতে পারে সে কল্পনাই করা যায় না সে বৌদ্ধ হোক আর হিন্দু হোক আর মুসলমান হোক মানুষ তো বটে ছোট কচি শিশু সে তো কারো শত্রু না তাকে হত্যা করে তাকে মেরে খিলখিল করে যারা হাসে তারা কি কুত্তাও এটা পারে না এরা এরা কিছুই না এরা একেবারে ইবলিসের সাক্ষাৎ প্রতিমূর্তি এদের উপরেও যদি কোনো রকম রিয়াকশন কারো মধ্যে না আসে কার মধ্যে যদি কোনো নড়াচড়া সৃষ্টি না হয় বুঝতে হবে একটা মরা লাশ ছাড়া কিছুই না জুলুমের প্রতিক্রিয়া হবেই এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন প্রত্যেক কাজের একটা প্রতিকার আছে হবেই কাজের একটা প্রতিক্রিয়া নাই আপনি আগুন ধরাবেন আগুন পড়বে না পানি গায়ে দিবেন ভিজবে না স্বাভাবিক কথা এখন যদি আপনি ইটের বদলে ঢিল মারেন রাইফেলের বিপরীতে একটা ঢিল মারেন ওই হয়ে গেল জঙ্গি রাইফেল মারে যে ও জঙ্গি না ভালো মানুষ এটা কোন জাতির কারবার পৃথিবীর সর্বত্র এটা হবেই যতই আপনি ভালো ভালো কথা বলেন আজকের পৃথিবীতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরাই সবচেয়ে বড় সাক্ষাৎ শান্তির দুশ্মন হয়ে গেছে আজ মিয়ানমারের যে নেত্রী ওকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী না ও নোবেল তো এখনই চিন্তা করে নেওয়া দরকার ওকে ওকে এখনই দিনে তো গায়েব করে দেওয়া দরকার এত মহিলা 70 বছর বয়সে তার দয়া মায়া কিছুই নাই সে বলে কিছুই নাই আমার দেশে আরো চারিপাশে মহিলারা সে নেতৃত্ব দিচ্ছেন কারো নড়াচড়া নেই ভাব খরচা ঘোমটা মুড়িতে বসে আছে এটা কি জুলুমের প্রতিকার হবেই এটা আল্লাহর বিধান বাংলাদেশ যেমন জুলুমের প্রতিবারে স্বাধীন হয়েছে ঠিক অমনি করে পার্শ্ববর্তী কোনো দেশ যদি জুলুম করে সেখানে একদিন স্বাধীন হবে সুযোগ মতো অপেক্ষা থাকতে হবে খালি আল্লাহ ফয়সলা করে দেবেন ব্যবস্থা করে দেবেন এটা আল্লাহর বিধান এ বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন কারিয়াতিন হে মানুষ, চোখ খুলে তাকাও, দেখো কাইমিন কারিয়াতিন, বহু জনপদ আহলাক না হা, আমরা ধ্বংস করে দিয়েছি। ফাইয়া জালিমাতুন, তারা জালাম ছিল। ফাইয়া খাবিয়াতুন আলা উরুশিহা, তারা তাদের ছাদগুলো সহ ভেঙে মাটিতে ভূপাতিত হয়ে গেছে। অবির মুআত্তালা, তাদের নলকূপগুলো পড়ে আছে খালি, কেউ পানি খাওয়ার লোক নাই। ও কাসরিন মসজিদ, অত্যন্ত সুদৃঢ় বিল্ডিংগুলো সব ভেঙে চুরে পড়ে আছে। একটু ইন্টারনেট খুলে দেখেন সিরার আলেপ্পো চেহারা একবার দেখেন, পাঁচতলা দশতলা বিল্ডিংগুলো কীভাবে ভেঙে পড়ে আছে, সবই তো ছিল তাদের, কোথায় এখন সব? এই জালেমদের কারণেই পৃথিবী ধ্বংস হয়। অথচ এই সিরিয়ার পাশেই কিন্তু জর্ডান নদীর তীরে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গজবের স্থান ডেড সি পড়ে আছে। লুতের কম যখন জুলুম করেছিল নিজেদের সমাজে, সমকামিতার পাপে লিপ্ত হয়ে গেছিল, নবী লুত তাদেরকে উপদেশ দিয়েছিলেন তোমরা এই সমকামিতা করো না, এই উপদেশের বিপরীতে তারা নবীর উপরে জুলুম করেছিল। আল্লাহ পাক নবীকে বাঁচিয়ে নিলেন আর তাদের উপরে গজব পাঠিয়ে দিলেন। চোখের পলকে সাতটা শহর একসঙ্গে উপরে তুলে উপড় করে ফেলে দিয়ে একদম নিমেষের মধ্যে দুনিয়া থেকে তার বিদায় হয়ে গেছে। আর এমনভাবে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, আজকে তো এক হাজার বছর, তার বেশি, এক হাজার বছর বলছি কেন, আমাদের আসলে আগে তো ইব্রাহিমের ভাতিজাত লুত, সে আজকে নাকি স্যার পাঁচ হাজার বছর হয়ে গেল, লুত সাগর এখনো পর্যন্ত ওইভাবে পড়ে আছে। ৭৭ কিলোমিটার চওড়া, ১২ কিলোমিটার লম্বা চওড়া, আর ৯ মিটার মানে পৌনে শোয়া, ওকে কি বলে, এক কিলোমিটার সিকিকে হয়, সিকি কিলোমিটার গর্ত এখনো আছে। ৭৭ কিলোমিটার মানে ৫০ মাইলের মতন লম্বা। আর সেখানে এত মানে পাঁচ হাজার বছর পরে যদি এই গভীরতা থাকে, এমনভাবে আল্লাহপাক তাদের ধ্বংস করে দিয়েছেন, ওখানে একটা ব্যাঙও হয় না, মাছ হয় না, কুচি কসম কিছুই হয় না, কি কঠিন গজব। তার পাশেই কিন্তু সিরিয়া, চোখে দেখছে তারা, অত গজব ভয় তাদের মধ্যে নাই। মুসলমানের রক্ত খাচ্ছে, কলিজা চিবাচ্ছে, এরপরও খিলখিলখিল হাসছে, বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে, চোখের পানিতে নিজের জন্মস্থানকে বিদায় দিচ্ছে। আজকে সকালের দৃশ্য দেখেন কি হচ্ছে সেখানে, কেউ দেখার নাই। এই জুলুমের প্রতিফল একদিন হবেই। মানুষ মনে করে আল্লাহ তো কিছু বলছে না, অত আমার মেরে যায়, জি না, হতেই হবে, আল্লাহর বাণী কোন মিথ্যা হয় না। এই আয়াতগুলি তার প্রমাণ। আল্লাহ বলছেন তোরা দেখো, আমাদের সামনে তো কয়েকটা জাতি একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে, তার ছটা জাতি খবর আমরা সবাই জানি, আর বাকিগুলো মাঝে মধ্যে নিশ্চিন্ন হয়। আর মুসলিম উম্মা একসঙ্গে নিশ্চিন্ন হবে না, আল্লাহ রসুলের বিশেষ দোয়া ছিল বলে আমরা বেঁচে আছি, মানে বাঁচার কথা না। আল্লাহ রসুল তিনটা দোয়া আল্লাহ কাজ করেছিলেন, একটা হলো এই, আল্লাহ তোমার উম্মতকে একসঙ্গে ধ্বংস করে দিও না, আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। আর নাহলে মুসলমানদের যে অবস্থা, যদি একটার বাঁচা উচিত না, একজন মরে একজন দেখে, তো যে দেখে ওকে মানুষ নাকি? আল্লাহ নবী এই দোয়াটা করে সমস্যা ঘটে দেয় আমাদের, আমাদের এই অবস্থা হতো না, আমাদের তো শেষ হয়ে যাওয়া উচিত। নূহের কম ধ্বংস হয়নি, একদিনে শেষ। ফিরআউনের কম ধ্বংস হয়নি, একসঙ্গে ডুবে মরে সব। মাদিয়ানের কম ধ্বংস হয়েছে, লুতের কম ধ্বংস হয়েছে, এখন আমার সামনে জলজান্ত ভাসতেছে, এরপরও মুসলমানদের কোনো চেতনাই নাই, চেতনাহীন লাশ, কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক এখানে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, তোমরা দেখো বহু জনপদ আমরা তাকে ধ্বংস করে দিয়েছি। ওহিয়া জালেমাতুন, কারণ কি? তারা ছিল জালেম। ফাইয়া খাবিয়াতুন আলা উরুশিহা, জুলুমের প্রতিফল হিসেবে তারা হুমড়ি খেয়ে পড়েছে তাদের সাত সহ মাটিতে। উরুশ মানে সাত, বোঝা গেল সেজগো বড় বড় বিল্ডিং ছিল। অবীর মুআত্তালা, তাদের সেই পানির কুয়াগুলো সব খালি পড়ে আছে, কেউ পানি খাওয়ার মতো লোক নাই। ও কাসরিম মসজিদ, বড় প্রাসাদ সব ভেঙে চূর্ণ হয়ে পড়ে আছে। আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি একবার পৃথিবী ভ্রমণ করবে না? فتكون لهم قلوب يعقلون بها অতঃপর তাদের অন্তরটা জেগে উঠবে, বোধ সম্পন্ন হবে, আযানু ইয়াসমাউনা বিহা অথবা তাদের কানগুলো আবার ভালো কথা শুনবে, উপদেশ হাসিল করবে, ফাইন্নাহা লা তাআমুল আবসার কারণ এদের চোখগুলো অন্ধ নয়, ওয়ালাকিন তাআমাল কুলুবুল লাতী ফিস সুদূর বরং এদের বুকের মধ্যে যে কলব লুকিয়ে আছে ওই কলবগুলি সব অন্ধ হয়ে গেছে, কথা একবার বাস্তব নাকি? সুরা হজ 45-46 আয়াত। আজকে আমরা দেখতে পাচ্ছি নিরীহ মানুষ মরতেছে, জাতিসংঘ আছে, ওআইসি আছে, বিশ্বের বড় শক্তি আছে, সবাই দেখছে, কোনো সাড়া শব্দ নাই, মানে এদের চোখ আছে কিন্তু যে চোখ দিয়ে মানুষের হৃদয় অনুভব করা যায় সেই চোখ এদের মধ্যে নাই, আমরা তাই মনে হচ্ছে। এই আয়াতগুলো এই যুগের জন্য মনে হয় কালকে নাজিল হলো, এই অবস্থা এখন হচ্ছে আমাদের। সবচেয়ে বড় জুলুম কি জানেন? সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। বহু পূর্বে লোকমান যিনি নবী ছিলেন না কিন্তু কত জ্ঞানী মানুষ ছিলেন, তিনি তার সন্তানদেরকে নসিহত করে যাচ্ছেন, ওয়াইজ ক্বাল লোকমান লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। যখন লোকমান তার সন্তানকে তার ছেলেকে নসিহত করে যাচ্ছে, ইয়া বুনাইয়া হে বৎস, লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম মানে দেখো শিরক সবচেয়ে বড় জুলুম। সে যুগে তিনি এই চিন্তা করেছিলেন, মানুষ যখন আল্লাহর বিধান বাদ দিয়ে নিজের মন গড়া বিধান অনুযায়ী চলবে শয়তান তার পিছনে লাগবেই, সে আর ঠেকাতে পারবে না, আর তখনই সমাজে জুলুম শুরু হয়ে যাবে। আল্লাহর বিধানে কোনো জুলুম নাই। আল্লাহ বলছেন অমল্লাম ইয়াহাকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকুম যালিমুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না তারাই হল প্রকৃত জালেম। আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ওমা কান রাব্বুকা লাইহুলিকাল কুরা বিজুলমিন ওয়াহালুহা মুসলিহুন, তোমার পালন কর্তা কখনোই কোন জনপদকে ধ্বংস করে না জুলুম করে যতক্ষণ সেই জনপদের অধিবাসী মুসলিহুন হয়, সংশোধনবাদী হয়, তার ভালো থাকে, নষ্ট করে না, শান্তিপ্রিয় কোনো মানুষকে কোনো জনপদকে তোমার পালনকর্তা কখনই ধ্বংস করেন না। এবারে তিনি বলছেন, মনে রেখে দেও, আমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া লিয-যালিমিনা মিন আনসার, সূরা মায়দা 72 আয়াত। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে সে ব্যক্তি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এটা কঠিন একটা ভাষা, ভাষা বলতে গেলে জিভ আড়ষ্ট হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিলেন, চিন্তা করা যায় নাকি? ভাষাটা কঠিন। আল্লাহ যখন জান্নাতকে হারাম করে দেয় তখন তবে দিলে কাজ হবে নাকি? হজ উমরা এখন ফায়দা দিবে? একটাই অপরাধ আপনার আমি শিরক করেছেন। শিরক কিসের সঙ্গে? আপনার ভাবেন শিরক করা মানে কবর দরকালে শিরক করা, আল্লাহর বিধানের সঙ্গে নিজের বিধান যোগ করা শিরক নয়? আল্লাহ যা হুকুম করলেন সে হুকুম বাতিল করে নিজের সে হুকুম চালু করলেন শিরক নয়? প্রতি পদে পদে আমরা শিরক করি, শিরকি সমাজকে পরিবর্তন করে তৌহিদি সমাজ প্রতিষ্ঠা করার জন্যই যুগে যুগে নবীদের আগমন ঘটেছে। শেষ নবী মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন দুনিয়াতে এই আবু জাহেলের মন গড়া শিরকি সমাজকে বাতিল করে আল্লাহর তৌহিদি সমাজ প্রতিষ্ঠা করার জন্য। যুগে যুগে ফিরাউনরা এসছে, মুসাকে মেরেছে, ঈসাকে মেরেছে, আবু জাহেল এসছে, মোহাম্মদ রাসূলুল্লাহকে মেরেছে, যুগে যুগে আবু জাহেল থাকবে, মোহাম্মদও থাকবে, যুগে যুগে যেখানে ফিরাউন সেখানে মুসা, এটাই স্বাভাবিক। এটা যখনই হবে তখনই জুলুমের পাল্টা প্রতিরোধ গড়ে উঠবে, এটাকে কেউ ঠেকাতে পারবে না। এবার আসেন, মানুষের অবস্থা কি? আমরা তো মনে করি যে আমরা কিছু করছি না, কেন কেন পারি না? প্রত্যেকের জন্য এই দায়িত্ব নাই। এখানে আল্লাহ বলে দিচ্ছেন, দেখো একটা মৌলিক কথা তোমার মনে রেখে দিও, মজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। মজলুম যখন আল্লাহ বলে ডাকে আল্লাহ তার ডাক শোনে, অত হে জালেমরা সাবধান, মজলুমকে বারবার আমার কাছে আহ্বান করতে বলো না, আমি আল্লাহ ধৈর্যশীল বলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেন না, অবকাশ দেন জালেমদের জন্য যদি তারা তওবা করে। এটাই হলো তার রহমান রহিম হওয়ার বড় দলিল, যে তিনি সঙ্গে সঙ্গে রেগে যান না। আমরা তো সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে বসি, আল্লাহ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেন না, অবকাশ দেন, সুযোগ দেন, যদি বান্দা তওবা করে ফিরে আসে। মানুষ, তুই মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, ভয় করো, মনে রেখে দিও আল্লাহ মজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, যখন সে ডাকে তখনই আমি সাড়া দেই। এরকম বহু প্রমাণ দুনিয়াতেই আছে, আপনার কি মনে নাই যখন ইব্রাহিমকে ফেলা হলো আগুনে, ইব্রাহিম তো জিবরিল কাছে সাহায্য চায়নি, তিনি শুধু বলেছিলেন হাসবি আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালাম আলা ইব্রাহিম। ইব্রাহিম তখন আগুনে পড়তেছে, ওই অবস্থা আল্লাহর হুকুম হয়ে যাচ্ছে, হে আগুন কুনি বারদা, ঠান্ডা হয়ে যাও, ওয়াসালাম আলা ইব্রাহিম, এবং ইব্রাহিমের উপরে তুমি শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ কিন্তু ইব্রাহিমকে টান দিয়ে উঠান নাই, ইব্রাহিমকে আগুনে পড়তে দিয়েছেন, কিন্তু আগুনকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। আল্লাহ কি এখন মারা গেছে? আল্লাহ এখন পারে না, ইচ্ছে করলে আল্লাহ এখনো পারে, ভৌগোলিকের ভাগ্যগুলো ঘটে গেছে, আপনার দেখছেন চোখের সামনে। আল্লাহ রসুলকে হত্যা করার জন্য মসজিদ নববীর মধ্যে ঢুকেছে দুই তরবারি নিয়ে দুই শয়তান, দুজনে তার নিজের কমের সর্দার, কথা বলছে, পিছন দিকে গিয়ে তরবারি টান দিচ্ছে, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, কোনো অবস্থাতে তরবারি বের হচ্ছে না, খালি খটখট করে লেগে যাচ্ছে, বের হল না, শেষ পর্যন্ত চলেই গেল। বাইরে গিয়ে কিছুদূর গিয়ে যেমনি উঠে উঠেছে আর ওখান থেকে পড়ে গেছে, পড়ে গেল ঘাড়ে একটা ফোড়া উঠে গেল, এক বুড়ির বাড়ি আশ্রয় নিল, সেখানে মরল, আর সে বাড়ির মধ্যে বসতে পারেনি। আর একজন রাস্তায় খাঁজুর গেল উপরতে বজ্রপাতে, ওখানে শেষ। আল্লাহ রাসূল নিজে কিন্তু মারেননি, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এমনি করেই হয়। হয়তো আল্লাহ পাক আপনার কিছু বলছেন না, বড় জালেম, কিন্তু আপনার চোখের সামনে থেকে আপনার ছেলেকে নিয়ে চলে গেল, এমন একটা হার্ট অ্যাটাক হয়ে গেল। আপনি বুড়ো মানুষ, আপনার হার্ট অ্যাটাক হয় না, জোয়ান মানুষ হার্ট অ্যাটাক হয়ে গেল, এগুলো দেখে চোখের সামনে আমাদের হচ্ছে না, এগুলো প্রতি মুহূর্তে শোক সংবাদ, কেউ কি চায় নাকি আমার মৃত্যু হোক? কে দেয়? অত বেশি বাড়াবাড়ি করবেন না, জুলুমের প্রতিফল এই দুনিয়াতেই হবে। এক জালেম ২০ বছর কমায় থেকে সেদিন মরেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী, অত বড় জালেম আর হয় না, এমনিতে একচোখ কানা, তারপরে জুলুম করে গেছে মুসলমানদের বিরুদ্ধে ফিলিস্তিনের উপরে, আল্লাহ তাকে ফেলে রাখছে, দেখ ভালো করে কি করে তোর হবে, নিষ্কর্মা পড়ে আছে প্যারালাইসিসের রোগী, ওটা মরবো না, বাঁচাবো না, হাঁটতেও পারে না, চলতেও পারে না, ওই ভাগে ভোগান্তি দিয়ে দিয়ে তার তাকে ২০ বছর পরে আল্লাহ তাকে উঠেছে। এগুলো চোখের সামনে হচ্ছে আমাদের, সব কিছু আখেরাতে হবে, তো বসে থাকবে নাকি আমরা, চোখে দেখার লাগবে না? এই জন্য আল্লাহ দেখিয়ে দিচ্ছেন মাঝে মধ্যে, এরপরও আমাদের হুঁশ নাই। জুলুম দেখে চুপ থাকার শাস্তি শোনেন, আমরা মনে করি যা কিছু আল্লাহ হইতে হয়, তো জুলুম হচ্ছে আল্লাহ হইতে হয় নাকি? কিছু হয়তো কিছু হয় না, সব কিছু আল্লাহ হইতে হয়, ভালো কথা হলো। তো যে মিয়ানমারের যে মানুষগুলো গুলি করে মারতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে খোঁচাই খোঁচাই মারতেছে, খিলখিল করে হাসতেছে, প্রকাশ্যে সবার সময় মহিলাদেরকে গণধর্ষণ করছে, তথাগত আইন রক্ষাকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এগুলো কি আল্লাহ হুকুমে হচ্ছে নাকি? আল্লাহ বাধা দিচ্ছেন না এটা বলতে পারেন, কিন্তু আল্লাহ কখনোই ইন্নাল্লাহ ইয়ার্দা বিল কুফরা, আল্লাহ কখনই কুফরি সন্তুষ্ট হন না। যারা এই ধরনের উল্টো পাল্টা ব্যাখ্যা করে ওরা ব্যাখ্যাই বোঝে না, মারাত্মক ক্ষতিকর ব্যাখ্যাগুলো। রোহিঙ্গাদের ৭৮ সালে যখন আমরা গিয়েছিলাম আহলে যুবসংঘের পক্ষ থেকে ত্রাণ দিতে, ১২ মে থেকে ২৪ মে পর্যন্ত ছিলাম, দেখেছি পাশে এই প্রবক্তা লোকেরা ফাজালি যারা বসে বসে কি সুন্দর খানাপিনার সুগন্ধ, বিরিয়ানির সুগন্ধ আর জর্দা হওয়া পানের সুগন্ধ, যেমন তাদের কাছে যাচ্ছে এই সমস্ত আহত মানুষগুলা, কারো হাত নাই, কারো পা নাই, কত কষ্ট করে তারা যাচ্ছে, তার মায়ের মেয়েদের পর্দা নেয় একটা শাড়ির জন্য বা একটা লুঙ্গির জন্য। যে বলছে হাম ইমান দেনে বলে কাপড়া দেনা কাফেরকে কাম হয়। আমরা যে এসেছি তোমাদের ইমান দেওয়ার জন্য কাপড় দেওয়া তো কাফেরদের কাজ, এখানে আসছে কেন? সকর্ণে শোনে এগুলো আমাদের, আসেন কোথায়? অথচ টুপি দাড়ি কোনো অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, খুবই ভালো ভালো মানুষ সব চেয়ারে চোখ, খুবই চমৎকার। আমরা দিন রাত তাদের কাজ সেবা করে যাচ্ছি, তাদের মেয়েদেরকে গুন্ডাদের হাত থেকে রাতের বেলা পাহারা দিয়ে বাঁচাচ্ছি, দিনের বেলা তাদের জন্য ঘর বাড়ি বানিয়ে দিচ্ছি, নিজের চাল উঠে বাগানের কাঠ কেটে আর বড় বড় পাতা দিয়ে দিয়ে আমি নিজে চাল খেয়েছি তাদের জন্য, আর সন্ধ্যাবেলায় যে তাদের সামনে উর্দুতে বক্তৃতা করে উৎসাহ দিচ্ছি, আর ওরা বসে বসে দরদা খাচ্ছে হামলোক ইমান দেনে বলে হ্যায় কাপড়া তো কাফের লোক দিয়ে থাকতে হয়। বুঝতে পারছেন তো বাম, এসব বাংলাদেশ সহজে বুঝেন। আমরা ইমান দেওয়ার জন্য এখানে আসছি, কাপড় তো কাফাররা দেয়, ওই লোকগুলো এসে আমার সব দেখে। আমরা কাপড় দিচ্ছি, লোকদের যা পারে দিচ্ছি, যা নিয়ে গেছি। এই যদি ব্যাখ্যা হয় ইসলামের, কোন পাগল ইসলাম গ্রহণ করবে? একটা মানুষ মরতেছে তাকে সাহায্য করা আমার বড় কাজ, বড় ধর্ম না? তাকে কলমা পড়ানো বড় ধর্ম আমার জন্য? এইসব অমানুষগুলা, এরা হলে আজকে দিনদার বলে খ্যাত, আর যারা ময়দানে কাজ করে তারা এখন হয়ে যাচ্ছে অন্যরকম। মুদরাকবুল ইসলামের ব্যাখ্যা এটা না। আমার নবী নিজে পেটে পাথর বেঁধেছেন এবং নিজে খন্দক খুঁড়েছেন সাহাবীদের সঙ্গে, শুধু হুকুম দিয়ে ঘরে বসে থাকেন নাই, আর এরা বসে বসে ইমানের ফেরি করতেছে। আল্লাহ ভালো করুক এদেরকে। এরপরে শোনেন একটা আয়াত আছে কোরআনে, সুরা মায়েদা 105 আয়াত। এই আয়াত থেকে দলিল নিয়ে এই সমস্ত মুফতি সাহেবের ফতোয়াগুলো দেয়। আয়াতটা শুনে দিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযাহতাদাইতুম। হে ইমানদারগণ, তোমরা নিজ নিজ নফসকে নিয়ে চিন্তা করো, যদি কেউ পথভ্রষ্ট হয় আর তোমরা যদি হৃদায়তপ্রাপ্ত থাকো তো ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকো। এই আয়াতের উপরে ভিত্তি করে আমরা বাংলা একটা ভাষা বেরিয়েছে না, সের সের আক্কেল গোর গোর হিসাব। আমি আমাকে নিয়েই ব্যস্ত, সমাজ ধ্বংস হয়ে যাক, এই আয়াতের অপব্যাখ্যা করি, কিন্তু এটা হয়, এটা আজকে নয়, 1500 বছর আগেই আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছিলেন তখন তিনি ভাষণের এক পর্যায়ে তার জনগণকে ডেকে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম তাকরাউনা হাযিল আয়া, হে জনগণ তোমরা এই আয়াতটি পাঠ করে থাকো। ফাইনি সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে রেখো এই আয়াত যার উপর নাজিল হয়েছিল সে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমি আবু বকরের সকর্ণে শুনেছি আয়াতের ব্যাখ্যা কি, ইন্নান নাস ইযা রাআউ মুনকারান, মানুষ যখন কোনো অন্যায় কাজ হতে দেখে, ফলাম ইউকাইরুহ, অতপর সেটার প্রতিরোধ করে না, ইউসুক ইয়াউ মুহাম্মাদুল্লাহ বিকাবিহি, সত্তর আল্লাহ তাদের সমস্ত জাতির উপরে গজব নামিয়ে দেবেন। আমি অবগত সকর্ণে আয়াতের ব্যাখ্যা এটি শুনেছি। অতএব তোমরা সাবধান, অন্যায় কাজ হতে দেখলে তোমরা হাত দিয়ে প্রতিরোধ করো, জবান দিয়ে প্রতিরোধ করো, অন্তত্বে ঘৃণা করো, এটাই হলো দুর্বলতম ইমান। আজকে মুসলিম হা করে দেখছে, আপনি হয়তো বললেন তাহলে আপনি লাভ দিয়ে পড়ছেন না কেন? ভালো কথা, এখানে আমাদের সামনে আমাদের আদর্শ আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, নির্যাতন করছে আবু জাহল তৎকালীন মক্কী সমাজের নেতা, নিজে হুকুম দিয়ে অন্য কারোর মাধ্যমে না, নিজে ইয়াসির পরিবারের উপরে, পরিবারের প্রধান যিনি ইয়াসিরকে হত্যা করল, নানা রকম নির্যাতনের পরে শুধু বলতে হবে তুমি বলো আমি ইসলাম ত্যাগ করেছি, মুহাম্মদের দিন ত্যাগ করলাম, এটা বলো তুমি মুক্তি পাবে, আর কিছু না, বলেনি। শেষ করে দিল ওটাকে, তার বউকে নিয়ে আসলো, একই কথা তাকেও বলল, তাকেও হত্যা করা হলো, অত্যন্ত নিন্দনীয়ভাবে আবু জাহল নিজে বর্ষা দিয়ে এই বৃদ্ধা মহিলার গুপ্তাঙ্গে আঘাত করে তাকে হত্যা করল সেখানে সবার সামনে। এবার পালাল তার তরুণ ছেলেটি আম্মারের, তাকে ডেকে আনা হলো। কিন্তু এই আম্মার আসার আগে যখন তাদের বাপমার উপরে জুলুম হচ্ছিল, আল্লাহ রাসূল তখন রাস্তা পাশ দিয়ে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখে তিনি কি করবেন, তার কর্তব্য আছে। তিনি জানেন মক্কায় আমি নির্যাতিত, আমার কিছুই করার ক্ষমতা নেই, সবাই আমার বিরোধী। এমনকি মক্কায় কাবা গৃহে যেখানে পিতৃহন্তাকে পর্যন্ত মাফ করা হয়, সেখানে পর্যন্ত আমি সালাত আদায় করতে গেলে মাঠে ভুঁড়ি চাপানো হয়, আমি কি করতে পারি? তিনি সেদিন কি বলেছিলেন, সাবরান আলা ইয়াসির ফাইন্নামা ওয়াদাকুমুল জান্নাহ, হে ইয়াসির পরিবার সবর করো, তোমাদের ঠিকানা হলো জান্নাত। আজকে বিশ্বব্যাপী যে মুসলিম নির্যাতন চলছে, বড় বিমান হামলা বোমা হামলার বিপরীতে আমরা এই অবস্থা ছাড়া কি বলতে পারি? আল্লাহর কাছে প্রার্থনা করার আছে? আল্লাহ প্রার্থনা শুনেছিলেন, বাপ মা চলে গেল কিন্তু আম্মার বেঁচে গেলেন, বাড়িতে চুপি চুপি তাকে মারা হচ্ছিল, তিনি অবশেষে স্বীকার করলেন হ্যাঁ আমি মোহাম্মদউদ্দিন পরিত্যাগ করলাম, তখন তাকে ছেড়ে দেওয়া হয়, দৌড়ে চলে গেছে আল্লাহ রসুলের কাছে, হে আল্লাহ রসুল আমি কুফরি করেছি, আমার কি মাফ হবে? তুমি যখন এই কথা বলেছিলে তখন তোর অন্তরটা কেমন ছিল? বলে আমার অন্তর ফ্রেশ ছিল, আমি সবসময় আল্লাহর অনুগত ছিলাম, আপনার উম্মত ছিলাম, কিন্তু জীবন বাঁচার স্বার্থে বলেছিলাম, আমার কি মাফ হবে? আল্লাহ রসুল চুপ থাকলেন। কিছুক্ষণ পরে আয়াত নাজিল হয়ে গেল, মান উকরিহা বিল কুফরে কলবু মুতমাইনুন বিল ঈমান, যার উপরে জুলুম করা হয়েছে, বাধ্য করা হয়েছে, অত তার অন্তরটা ইমানের জন্য খালিস খালেস ছিল, মুতমাইন ছিল, তাকে আমরা মাফ করে দিলাম। আজকে মিয়ানমারের যে মানুষগুলো মারছে, এই মানুষগুলা একদম খুব ভালো পাকা মুসলমান তা বলবো না, কিন্তু একটুক তো বলতে হবে যে এই তারা কোন অবস্থাতেই ইসলাম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ তো করছে না, এর জন্য তো তাদের উপর জুলুমটা হচ্ছে নাকি? শুধু মুসলমান বলেই তো জুলুমটা হচ্ছে, আর তো কিছুই না। তাদের এই অবস্থার প্রেক্ষিতে বারবার আল্লাহ রাসূলের এই অবস্থার কথা মনে আসে, আমরাও কিন্তু ওই অবস্থায় রয়ে গেছি, সাবরান ইয়া আলে আরাকান ফাইন্নাম ওয়াদাকুম জান্নাহ, হে আরাকানের ভাইরা সবর করো, তোমাদের ঠিকানা জান্নাত। এছাড়া কি বলার আছে? কিন্তু যাদের হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন তারা যদি কাজ না করে, তারা কেটে বলতে পারবে? জবাবটা আপনারা দিতে পারবেন। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, সেখানে তারা বসে আছেন প্রতিবেশী হিসাবে, তাদের কোনো নড়াচড়া নাই। জাতিসংঘ নিয়ে বসে আছেন, বিরাট পোস্ট হোল্ড করছেন, সমস্ত বিশ্বব্যাপী প্রায় 200 রাষ্ট্রের উপরে নেতৃত্ব দিচ্ছেন, তাদের কোনো সাড়া শব্দ নাই। ওআইসি নামক আরেকটি দন্ত নখরহীন সংস্থা নাকি আছে মুসলমানদের, 57টি মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে বড় একটা সংগঠন আছে আমাদের, কই? কোনো সাড়া শব্দ নাই। ডলার পেট্রো ডলার এই নিয়ে ব্যস্ত সবাই, সবাই অস্ত্র কেনার তালে ব্যস্ত, অস্ত্র মারবে কোথায়? বিশ্বব্যাপী মারণাস্ত্র তৈরি হচ্ছে কি গরু ছাগল মারার জন্য? সব মানুষ মারার জন্য অস্ত্র তৈরি হচ্ছে, যত বিজ্ঞান সব ব্যয় হচ্ছে আজকে মানুষ মারার অস্ত্র তৈরি করার জন্য। কিসের মানবতা? প্রত্যেকেই মানবতা ফেরি করছি আমরা, প্রত্যেকেই গণতন্ত্র ফেরি করছি আমরা, প্রত্যেকেই শান্তি শান্তি শান্তি কত যে হচ্ছে, আর নোবেল নোবেল হইচই করে বেড়াচ্ছি, মানুষ তো দেখি না। প্রত্যেক রাষ্ট্রের নেতা যারা হয়েছে একটার মধ্যে কোন রকম অনুভূতি আছে বলে মনে হয় না, আর যদি কেউ অনুভূতি প্রকাশ করে তাকে বলা হবে সাম্প্রদায়িক। যদি মুসলমানের পক্ষে কথা বলা হয়েছে, একটা মুসলিম মূল্যে সারা দেশ ঝাঁপ দিয়ে পড়ে, আর মুসলিম প্রতিদিন নির্যাতিত হচ্ছে, কারোর মুখে কোনো সাড়া শব্দ নাই। মুসলমানরা মানুষ না নাকি? এই যে কোন পর্যায়ে চলে গেছে আমরা এখন, তাই আমরা হয়তো সবর করার ধৈর্য ধারণ করো বলে হয়তো আল্লাহর কাছে মাপ পেলেও পেতে পারি দুর্বল হিসেবে, কিন্তু যাদের হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তারা যদি না করে, সাবধান ক্ষমতাশালীরা, তোমার ক্ষমতা চিরদিন থাকবে না, তোমাকে মরতে হবে, তোমাকেও আমাদের মধ্যে কাফন পরিয়ে কবরে ঢুকানো হবে, কোনো বেটা তোমার ঠেকাতে পারবে না, রাইফেল দিয়ে তুমি 10 বার কোনো 50 বার শ্যুট করো, রাষ্ট্রীয় সম্মান দেখাও, আল্লাহ তোমাকে সম্মান দেখাবে না যদি তুমি মুসলিমের পক্ষে সাহায্য না করো। যারা এই যতটুকু ক্ষমতা রাখে তাদের দায়িত্ব হলো মুসলিমের জন্য সহযোগিতা করা, না করলে আল্লাহ আপনার ফয়সলা করবেন, কীভাবে করবেন ওটা তিনি ভালো জানেন, মানুষ ফয়সলা করার কোনো ক্ষমতা মানুষের নাই। মক্কি জীবনে আল্লাহ রসুল এটা বলেছিলেন, সাবরান ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওয়াইদাকুম জান্নাহ, যখন তারা তো ক্ষমতা হলো মদিনায় গিয়ে তখন কিন্তু তিনি আর এটা বলেন নাই, সেখানে বলা হলো ইন্নাল্লাযীনা উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদীর, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগায়রি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বানা আল্লাহ ওয়ালাউলা দাফউল্লাহি আন-নাসা বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমা সাওমি'উ ওয়া বিয়্যাউনা ওয়া মাসাজিদা ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, অনুমতি দেওয়া হলো ওইসব মানুষদের যারা জুলুম অত্যাচারিত হয়েছে মজলুম হয়েছে, অপরাধ তাদের একটাই, তারা বলেছে আমাদের প্রভু আল্লাহ, অতএব তোমাদের অনুমতি দিলাম এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই অনুমতি পাওয়ার পরেই কিন্তু বদরের যুদ্ধ হলো, ওহদের যুদ্ধ হলো সবই হলো পরে, মক্কায় কিন্তু যুদ্ধের অনুমতি আসে নাই, কারণ তখন মক্কায় আল্লাহ রসুল ছিলেন নিজেই মজলুম, তিনি জালামকে কী দিয়ে ঠেকাবেন, তাই দুর্বল অবস্থায় যে আপনাকে ঝাঁপ দিয়ে পড়তে হবে একা একা এই নির্দেশ নাই। আজকে আমাদের ছেলেরা যারা জঙ্গিবাদের দিকে এগিয়ে যাচ্ছে এরা কিন্তু দুর্বল, কিন্তু এরা একটা বোমা ফেটে মনে করে আমরা অনেক কিছু করে ফেললাম, এটা ভুল চিন্তাধারা, যে তাই হতো আল্লাহ নবী সেদিনই করতে পারতেন এই কথাটা, কিন্তু উনি করেন নাই। তার চাইতে বড় যদি আমরা বেশি দিনদার সাজতে যাই তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হবো না, তুমি একটা বোমা মেরে দিলে সারা দুনিয়া জুড়ে হইচই শুরু হয়ে গেল মুসলমানরা সব জঙ্গি, লাভটা কি হলো? উচিত হলো আমাদের নেতৃবৃন্দের উপরে মানসিক চাপ সৃষ্টি করা, হে নেতৃবৃন্দ তোমরা সোচ্চার হও, মজলুমের পাশে দাঁড়াও, যেভাবে একসময় আমরা মজলুম ছিলাম আমাদের পাশে অন্যরা দাঁড়িয়েছিল বলেই তো আজকে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আমাদের সেই একাত্তরের কথা ভুলে গেলে চলবে না, আমরাও সেদিন মজলুম ছিলাম। আজকেও যারা মজলুম হচ্ছে তারা কিন্তু আমাদের মতোই জুলুমের শিকার হচ্ছে, আমরা যেমন সেদিন জালানদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি আজকে মজলুমদের পক্ষে আমাদের দাঁড়িয়ে যাওয়া উচিত, এটাই কর্তব্য, নইলে আল্লাহ তো এই হিসাব নেবেন আমাদের সবার কাছ থেকে। আল্লাহ বলছেন জালেমের শাস্তি হবেই, কেউ ঠেকাতে পারবে না, দুনিয়াতেও হবে আখেরাতেও হবে, আপনি চান এক্ষুনি শাস্তি হোক, আর আল্লাহ কি বলছেন ইস্তাজিলুনাকা বিল আযাব ওয়ালা ইউখলিফাল্লাহু ওয়াদাহু, লোকেরা এসে আল্লাহ রসুলের কাছ থেকে বলছে আল্লাহ রসুল আপনি দোয়া করেন এই মক্কার জালেমদের উপরে আজাব নাজিল হয়ে যাক, এটা জবাব আল্লাহ পাক দিচ্ছেন এইভাবে, তো ওরা তোমার কাছে এসে এক্ষুনি আজাব চাচ্ছে, মনে রেখো ওয়ালা ইউখলিফাল্লাহু ওয়াদাহু আল্লাহ কখনোই তার ওয়াদা খেলাপ করেন না, ফাইন্না ইয়াউমান ইনদা রাব্বিকা কালবিসানাতি মিম্মা তাউদ্দুন, আল্লাহর কাছে তোমাদের 1000 দিনের সমান হলো আল্লাহর কাছে একদিন, তাই আল্লাহ যে কখন শাস্তি দেবেন সে তুমি জানো না, শাস্তি হবেই হতেই হবে। ওকাই মিন কারিয়াতিন উমলিয়াত আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমাতুন সুম্মা খাসতা ওয়া ইলাইয়াল মাসীর, সূরা হাজ 47-48, আমরা বহু জনপদকে অবকাশ দিয়ে থাকি, ওহিয়া জালেমাতুন অথচ তারা জালেম জনপদ, মনে রেখে দিও সুম্মা আখাস্তুহা ওহিলাইয়াল মাসীর, অবশ্যই আমি তাদেরকে ধরবো, এখানে আল্লাহ পাক কিন্তু বহু বচন ব্যবহার করার নেই, আখাস্তুহা আমি নিজে ওদেরকে ধরবো, ওহিলাইয়াল মাসীর আমার কাছে ওদের ফিরে আসতে হবে, দুনিয়া চিরকাল থাকতে পারবে না, আর আখরাতে কি হবে আমরাই তখন যে বললো জালেমরাই বললো ইয়ামা ইয়াযু যালিম আলা ইয়াদাইয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাজতু মার রাসূলি সাবিলা, জালাম রাসুলিন আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজে আঙ্গুল কামড়ে কামড়ে বলবে ইয়া লায়তানি হায় ইত্তাখাজতু মার রাসূলি সাবিলা, যদি দুনিয়া থাকতে আল্লাহর রসুলের রাস্তা ধরতাম, ইয়া লায়তানি লামা ইত্তাখিজ ফুলানান খলিলা, হায় দুনিয়া যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, ওকাদ আযাল্লানি মিনাজ যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শায়তানু লিল ইনসানি খাযুলা, আমার কাছে কোরআন এসেছিল কিন্তু কোরআন হাদিস আমি মানি না, শয়তান আমাকে প্রতারিত করেছিল, নিঃসন্দেহে শয়তান একটা মহাপ্রতারক। এখন আল্লাহ রাসূলকে ডাকাবে হে মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মত এসে কান্নাকাটি করছে তোমার উম্মতদের জালেম, এরা এসব বলছে কেন, কোরআন কি ছিল না? তখন আল্লাহ রসুল জবাব দিচ্ছেন ফকাল রসুল আমার পালন করতে আল্লাহ, আমার কম কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছিল, আমি আর কি করতে পারি, আমি তো কোরআন রেখে আসছি। তারা এটা ওই রেখে দিত তাকের উপরে, কোন আমল করেনি, পরিত্যক্ত বলছে। কোরআন আসছে মুসলমান ঘরে ঘরে, আমল না করেন আমি তো পরিত্যক্ত, তাই না? আমাদের ভর্তি কিতাব আছে বড় অনেকের ঘরে ঘরে, কিন্তু ওই কিতাব কোনো হাতও সে দেয় না, তো থেকে লাভটা কি? কোরআন মুসলমানের ঘরে ঘরে আছে কিন্তু মাহজুরা, পরিত্যক্ত। কেয়ামত দিনের এই দৃশ্যটা আপনাদের স্মরণ করিয়ে দিলাম, সূরা ফুরকান 27-30 চারটে আয়াত বাড়িকে পড়ে দেখবেন এই দিনের ডায়লগটা। যারা দুনিয়া আমরা জুলুম করছি, প্রত্যেক জালাম সেদিন আল্লাহর সামনে গিয়ে এবং আঙুল কামড়ে কামড়ে বলবে, হায় দুনিয়া থাকতে কেন আল্লাহ রাসূলের রাস্তা ধরলাম না, কেন অমুককে বন্ধু মানলাম? এই বন্ধুদের খাতির করতে গিয়ে তো আমরা চুপ হয়ে আসছি। আজকে বাংলাদেশ সরকার যদি মিয়ানমারের পাশে দাঁড়ায় তো অমুক বন্ধু নারাজ হবে, যদি সৌদি আরব আসে তো ওনার অনেক বন্ধু নারাজ হবে। এই বন্ধুদের খাতির করতে গিয়ে আজ মানবতা মার খাচ্ছে। এই বিষয়টি কিন্তু কেয়ামতের মাঠে আমরা নিজেরাই বলব, হায় অমুককে যদি বন্ধু না মানতাম, এই বন্ধুত্ব করতে যেয়ে আমরা আমাদের মানবতাকে হত্যা করছি। যখন ঠিক আমি ওইভাবে পড়ব, আমাকে কেউ যখন সাহায্য করবে না, তখন কিন্তু আমারও মনের মধ্যে একই দুঃখ আসবে, যেমন আজকে অন্য অন্য মজলুম ভাইদের মনে দুঃখ আসছে। আজকে সিরিয়া, আলেপ্পো, ফিলিস্তিন, কাশ্মীর সঙ্গে আমাদের নতুন যোগ হলো এখন মিয়ানমার, সারা দুনিয়া তাকিয়ে দেখেন না কি অবস্থা ঘটছে মুসলমানদের উপরে। কিন্তু মুসলমানদের হাতে যে শক্তি আল্লাহ পাক দিয়েছেন, শক্তির কোনো ব্যবহার আমরা করি? একটু মুখ দিয়ে বলতেও তো পারিস না বাবা, এত সাহস, কোনো বলা নেই, কথা নেই, চুপচাপ, এটা কি হচ্ছেটা কি? এরপরেও আমাদের বলতে হবে শুধুমাত্র পরকালের মুক্তির স্বার্থে, অন্তত দোয়া তো করতে পারবো তাদের জন্য, কিছু তো সামান্য কিছু হলো এই শীত বস্ত্রে একখানা লেপ তো কিনে পাঠাতে পারবো, একটা কম্বল তো কিনে পাঠাতে পারবো, আমরা তো আরামসে ঘুরে ঘরে শুয়ে আছি। কিছুই যদি না করি, এক্ষুনি যেমন মৃত্যু হয়ে যায়, বলুন কেমন মেয়েটা আল্লাহ কি কই ফেলবো আমরা? অতএব সাবধান। সেদিনের অবস্থা, একদিন আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, এই তোমরা বলো তো দরিদ্রকে, তো যে দরিদ্র সে যার টাকা পয়সা নেই, না ও দরিদ্র নয়। মনে রেখো কেয়ামতের দিন ওই ব্যক্তি হলো দরিদ্র যে আমল নিয়ে নেকি নিয়ে হাজির হয়েছে আল্লাহর সামনে, অথচ আল্লাহ যখন বিচার করবেন, বলো এই লোকটার বিরুদ্ধে তোমাদের কার কি বলার আছে? কেউ বলবে, হে আল্লাহ আমি বিপদে পড়েছিলাম, লোকটার ক্ষমতা ছিল, আমাকে সাহায্য করা নেই, আজকে তোমাদের বদলা দাও। কেউ বলবে, হে আল্লাহ এই লোকটা শক্তির গর্বে স্ফীত হয়ে আমাকে অহেতুক মেরেছিল, আমি দুর্বল তাই মারতে পারিনি, তুমি তার শাস্তি দাও। কেউ বলবে, হে আল্লাহ এই লোকটা আমার কাছে টাকা পয়সা নিয়েছিল, আমাকে দেয়নি। কালকে পেয়ার পড়ে দেখেন একটা মানুষ কামলা কেটেছে, 200 না 300 টাকা পদে পাওনা হয়, 100 টাকা বাকি ছিল, চাইতে গেছে তার বাড়িতে, তাকে দু চারটে ধমক দিলে মিটে যায়, একদম মেরিয়ে ওখানে ও উঠানেই মেরিয়ে শেষকে ফেলে দিচ্ছে। মানুষ যে মারল এ আর মুসলমান? কালকে পেয়ার পড়ে দেখেন বাংলাদেশে হচ্ছেটা কি? তুচ্ছ তুচ্ছ কারণে মানুষকে হত্যা করা হচ্ছে। আজকে মানুষ গুম হয়ে যাচ্ছে, অপহরণ হয়ে যাচ্ছে, এক বছর পরে দেখা গেল এক গাদে অস্ত্রপাতি দিয়ে থানা হাজির করে দেওয়া হলে এক কালকে পাওয়া গেছে, তার বাপ ভাইরা বলছে নিয়ে গেছে বাবা অত অত তারিখে, 6 মাস আগে 5 মাস আগে, আর উনি বলছেন না আজকে পাওয়া গেছে। এই যে গুম খুম অপহরণের জুলুমের শেষ নাই, দেশ এমনি করে চলতে পারে নাকি? এটা প্রতিক্রিয়া হবে না? আমরা হয়তো প্রতিক্রিয়া নাই, কারণ আমরা দুর্বল, কিন্তু আল্লাহ তো দেখছেন হর হামেশা আমাদের কাজকর্ম, তিনি এমন একটা অবস্থা করে দেবেন যে অবস্থায় আমি আপনি সবই শেষ হয়ে যাবো। যদি আল্লাহ গজব নেমে আসে দেশ থাকবে না, যেভাবে লুতির কম ধ্বংস হয়েছে, ফেরাউনের কম ধ্বংস হয়েছে, এদেশও ধ্বংস হয়ে যাবে যদি নাকি আমরা নিজেকে এখন সাবধান না করি। আল্লাহ রসুল বলছেন ওই দিন বড় দরিদ্র হলো ওই লোকটা, যে নেকির পাহাড় নিয়ে গেছে, টাকা পয়সা আসলে মেলা, আপনার হজ করেন, উমরা করেন, সবই করেন, কিন্তু আসলে তখন মানুষকে ফাঁকি দিচ্ছেন, রক্ত শোষা বাঘ আপনি, এটা তো মানুষ জানে না। এবারে আল্লাহ রসুল বলছেন ওই হলো সবচেয়ে বড় মফলেস, অর্থাৎ নিঃস্ব। এবার কি হবে, আল্লাহ কি বিচার করবে? সব তো শেষ, ও যত নেকি সব মানুষকে দিয়ে দেওয়া হলো, এইবারে আরো দাবি, আল্লাহ আমাকে ও লোক এই এই ক্ষতি করেছে, তখন দাবি পূরণ করার জন্য ওই লোকটা সারা জীবনে যত পাপ করেছে এই পাপগুলোর বিনিময়ে ওই বাদীর পাপ খণ্ডন করে দেওয়া হবে। কথা বলছেন, খণ্ডন করতে এক পর্যায়ে দেখা যাবে বাদীর কোনো পাপই আর নেই, আর এই বিবাদীর নেকি সব শেষ, পাপে ভরে গেছে, যে আশা করে চলে জান্নাতে যাবে সে সরাসরি জাহান্নামে চলে যাবে, আর এই বাদই চলে যাবে জান্নাতে। এই অবস্থা সেদিন হবে, সেদিন তো টাকা পয়সা দিয়ে কাজ হবে না, লা দিনার ওয়ালা দিরহাম। অতএব আখেরাতের কথা স্মরণ করুন, কেয়ামতের মাঠে আল্লাহ ন্যায় বিচারের কথা একবার খেয়াল রাখেন, সেদিনের দিকে চিন্তা করে আমরা যেন দুনিয়াতে কারোর উপরে জুলুম না করি, এই বিষয়টা মনে রাখার জন্য সবার কাছে আমাদের আবেদন রইল। এবং তারা মজলুম, তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করা মুসলমানদের দায়িত্ব, কারণ আল্লাহ রসুল বলছেন ইন্নআল্লাহ ফি আউনিল আব্দে মা কানা আব্দু ফি আউনি আখিহে, নিশ্চয়ই আল্লাহ বান্দার সাহায্যে থাকেন অতক্ষণ যতক্ষণ বান্দা তার আরেক বান্দার সাহায্যে থাকে। বান্দা বলা হয়েছে, মুসলমান হোক হিন্দু হোক যেই হোক না কেন, যেই বিপদে পড়বে তাকে সাহায্য করা মুসলমানের ধর্মীয় দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সবাইকে কিয়ামতের দিন আল্লাহর সামনে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং মজলুমকে সাহায্য করার জন্য দুনিয়াতে আমাদের তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।